আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, আমি দেখি তোমার যত রূপের মহিমা, হয় না যেন সে আমার দেশ, ও আমার বাংলাদেশ, আমি দেখি তোমার যত রূপের মহিমা, হয় না যেন শেষ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, সোনার মাটির ফসল যে দেশের মাঠে শাপলা শালুক দোল খেয়ে যাই মত দিঘির ঘাটে, সোনার মাটির সোনার ফসল যে দেশের মাঠে শাপলা শালুক দোল দিয়ে যাই মত দিঘির যে মাটির কণার সাথে মিশে আছে ওর স্বপ্ন অশেষ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, আমি দেখি তোমার যত রূপের মহিমা, হয় না যেন সে আমার দেশ, ও আমার বাংলাদেশ, প্রভাত বেলা সূর্য হাসে যে দেশের বুকে, গান গেয়ে যায় ভোরের পাখি হৃদয় ভরা সুখে, প্রভাত বেলা যে দেশের বুকে, গান গেয়ে যায় ভোরের পাখি হৃদয় ভরা সুখে, যে গানের সুরের সাথে মিশে আছে জীবনের আবেশ, ও আমার দেশ,